নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কালাদি লস্কর বাড়ির ট্যাগ জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই মোবারকময় বরকতময় ফজিলতময় ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মেহমান বৃন্দ, মুআজ্জাজ মোকাররম সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মা কেরাম, বিভিন্ন মাদ্রাসার এবং বিভিন্ন স্থানের সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার অত্যন্ত সম্মানের, অত্যন্ত স্নেহের এবং আমার আদরের মহব্বতের মুরব্বিয়ান যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই দীর্ঘ প্রায় অর্ধরজনী পর্যন্ত অনেক বড় বড় ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের মাহফিলের শেষ দিকে এসে আমি গুনাহগার আপনাদের সাথে মিলিত হবার এবং কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, রাত অনেক হয়েছে, আমরা আর বেশি দীর্ঘায়িত করে আমরা আলোচনা করব না, যথাসম্ভব অল্প সময়ের ভিতরে আমরা আজকের আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে প্রথম অনুরোধ, আমাদের আলোচনা শেষ হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরে কষ্ট করে বসতে হবে। বসতে কি রাজি আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। দেখেন এই এলাকার ভাইয়েরা কত ভালো, যে দিনই আলোচনা শোনার জন্য, কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য রাত্রে একটু ঘুম কম গিয়ে হলেও মাহফিল শেষ হওয়া পর্যন্ত বসতে সবাই রাজি আছে। এর বাহিরে আরেকটি বড় কথা হলো, আজকের এই মাহফিলে, এই ইসলামী মহাসম্মেলনে আমি হলাম আপনাদের মেহমান, আর আপনারা হলেন কি কথা কয় না, এই দেশে মনে হয় মেহমানদারি করে না, আপনারা কি মেজবান, আর আমি হলাম মেহমান। তাহলে আপনি যদি বাড়িতে যান তাহলে মেহমানকে সাথে করে নিয়ে যাইতে হবে, মেহমান এখানে বসায় রেখে আপনি বাসায় চলে গেলেন, এটা কি মেহমানের সাথে ভদ্র আচরণ হবে, কি হবে এটা বলে না কিছু। আমার সাথে ক্লাস করতে হলে কিছু কথাবার্তা বলতে হবে, তাহলে আমি বুঝবো যে আমার ক্লাসে আমার স্টুডেন্টরা খুব মেধাবী, আমার স্টুডেন্ট আমার কথা বুঝতেছে। কথাবার্তা না বললে তো মনে হবে যে আমি মনে হয় যা বলতেছি কিছুই বুঝতেছে না। তাহলে মেহমানকে সাথে করে নিয়ে যাওয়া, এটাই হলো মেহমানের মেহমানদারি। তাহলে কেউ যদি আগে চলে যেতে চান তো আমাকে সাথে করে নিয়ে যাবেন, মেহমানকে নিয়েই যাবেন। এজন্য আমি কি মাহফিল মাঝখান দিয়ে বন্ধ করে দিয়ে আপনার সাথে যেতে পারবো, কি বলেন? তাহলে বোঝা যায় মেহমান সাথে নিতে হইলে শেষ পর্যন্ত থাকতে হবে, আগে চলে গেলে তো মেহমান নিতে পারবেন না। আর মেহমান যদি রেখেই যান তাহলে মেহমানের সাথেও অভদ্র আচরণ, কোরআনের মজলিসের সাথেও বেয়াদবি। এই জন্য আমরা বেশি বিরক্ত করে আলোচনা করব না, আলোচনা করব কম, কিন্তু অনুরোধ করব আমার ভাই বোনদেরকে যে আমরা শেষ পর্যন্ত একটু বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি আমাদের সকলের পরিচিত বিষয়, জানা বিষয়। আসলে জানা বিষয়গুলোই বারবার আলোচনা করতে হয়। আমরা অনেক জিনিস জানি কিন্তু আমল করি না, মানি না, বাস্তবে পরিণত করি না। এজন্য জানা জিনিসগুলো যদি বারবার বলা হয় তখন আমলের প্রতি উদ্বুদ্ধ তৈরি হয়। এজন্য আমরা আলেমেরা দেখা যায় আমরা অনেক হাদিস জানি, বয়ানও করি, কিন্তু আরেকজনের থেকে, আরেকজন আলেম থেকে যখন ওই হাদিসটা শুনি তখন আমার ভিতরে আমল করার উৎসাহ তৈরি হয়। এজন্য আমরাও বয়ান শুনি, আমরা খালি বয়ান করি না, আমরা বয়ান শুনিও। যখনই সময় পাই তখন ওলামায়ে কেরামদের থেকে কোরআন সুন্নার আলোচনা, বয়ান আমরাও শোনার চেষ্টা করি, যাতে আমাদের ভিতরেও আমলের উৎসাহ, আমলের প্রেরণা তৈরি হয়। তো এই জন্য জানা জিনিস হইলেও যদি মনে করেন যে উনি এত কষ্ট করে আসছে কি বয়ান করে এগুলো তো সব আমরা জানি, জানলেও একটু ধৈর্য ধরে শুনবেন, জানলেও এটা উপকার আছে, জানা জিনিস। আর কোরআন হাদিস তো কেয়ামত পর্যন্ত একটাই, নতুন তো আর প্রতি বছর বছর নতুন নাজিল হবে না, নতুন প্রতি বছর বছর সংস্করণ হবে না, এটা তো 1400 বছর ধরে একটাই, কেয়ামত পর্যন্ত একটাই। তাহলে আলোচনা তো কেয়ামত পর্যন্ত এইগুলোই, কোরআন আর সুন্নার আলোচনা তো এগুলো, এগুলার বাইরে কি আর আছে? নেই, বাইরে আর নাই, এগুলাই। তাহলে এগুলো পুরাতন কথা, জানা কথাগুলাই। আমরা সংক্ষেপে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব বিষয়টি হলো তাকওয়া লাভ করার, তাকওয়া অর্জন করার পদ্ধতি। প্রথমে আমরা আলোচনা করব তাকওয়া কি, তাকওয়াটা কি জিনিস, তারপরে আলোচনা করব তাকওয়া অর্জন করা কেন দরকার, তাকওয়া না হইলে অসুবিধা কি, তাকওয়া থাকলে আমাদের লাভটা কি, তারপরে আমরা আলোচনা করব তাকওয়াটা লাভ করব, অর্জন করব কিভাবে। এই তিনটা আলোচনা, তাকওয়া কি, তাকওয়ার গুরুত্ব এবং তাকওয়া আমরা কিভাবে অর্জন করতে পারি। প্রথমে আমরা আসি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য, বলেন দেখি। কথা বলতে হবে ছাত্ররা, আপনারা তো স্টুডেন্ট নাকি, নাকি আবার কয় যে আমরা স্টুডেন্ট হব না, আমরা সবাই শিক্ষক, কি আপনারা স্টুডেন্ট তো, ছাত্র তো, ছাত্র হইলে কথা বলতে হবে না ক্লাসে। এখন তো সৃজনশীল পদ্ধতির ক্লাস, এখন কিন্তু আগের ক্লাস নাই, তাহলে কথা বলতে হবে। তাহলে বলেন দেখি আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বানাইছেন কি জন্য, বেশি বেশি ঘুমানোর জন্য, বেশি বেশি খাওয়ার জন্য, বেশি বেশি বেড়ানোর জন্য, বেশি বেশি কথা বলার জন্য, কি জন্য? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথাটা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে, সমস্ত মাখলুকাতকে সম্বোধন করে জানিয়ে দিলেন, বান্দা আমি তোমাকে অন্য কোন উদ্দেশ্য নিয়ে বানাই নাই, তোমাকে দুনিয়াতে শুধু খাইবা আর ঘুমাইবা, পশুর মতো জীবন যাপন করবা, এই উদ্দেশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাই নাই। তোমাকে আমি এত সুন্দর করে, এত আদর করে, এত যত্ন করে, এত মহব্বত করে, আহসান গঠন দিয়ে, আহসান তাকবিম দিয়ে তোমাকে বানানোর পিছনে আমি আল্লাহর যে উদ্দেশ্য সেটি হলো ইল্লা লিয়াবুদুন, সেটি হলো বান্দা তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত। এখন ইবাদত কেমনে করবেন, ইবাদতটা কি এটাও তো আমরা জানি না, কি বলেন এই ইবাদত কি? ইবাদত শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা একটা কিতাব নাজিল করেছেন, এই কিতাবটার নাম কি অনেকে জানে না, কি আপনাদের এলাকায় কোরআন নাই? আল্লাহ পাক কি নাজিল করছেন? আল কোরআন। আচ্ছা কোরআন কাদের জন্য আল্লাহ নাজিল করছেন? জি, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস তো সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। তাহলে কোরআনে কারীম কি রমজান মাসে নাজিল হয়েছে না শাবান মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। আল্লাহ পাক স্পষ্ট করে কোরআনে কারীমে বলে দিচ্ছেন উনজিলা ফীহিল কুরআন, কখন? শাহরু রমাদান। তারপরেও আমাদের দেশের কোন কোন ভাই, সম্মানিত ভাইয়েরা বলেন রমজান মাসে কোরআন নাজিল হয় না, নাজিল হয়েছে কোন মাসে? শাবান মাসে। শবে বরাতের রাত্রে নাকি কোরআন নাজিল হয়েছে? বর্তমানে ফেসবুক ইন্টারনেট থাকাতে আমরা আলোচনাগুলো সহজে পাই, তো কোন কোন সম্মানিত আলেমদের বক্তব্য দেখি যে তারা বলেন যে শবে বরাতের রাত্রে নাকি কোরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট করে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমে বলে দিচ্ছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন নাযিল করছি। তাহলে লাইলাতুল কদর কি রমজান মাসে না শাবান মাসে? রমজান মাসে। মানে দিনের মতো স্পষ্ট, সূর্যের আলোর মতো স্পষ্ট। এজন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে পৃথিবীর কোন মানুষ যদি সূর্যের আলো বর্তমানে বিদ্যমান, এখন দিন, এটা প্রমাণ করার জন্য কেউ যদি দলিল প্রমাণ চায়, মানে দিনের বেলা সূর্য উঠছে, আলো দেখা যাচ্ছে স্পষ্ট সারা দুনিয়া সূর্যের আলোতে আলোকিত, তারপরে কেউ যদি বলে যে এখন যে দিন তুমি দলিল দাও, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন যেই লোক দিনের দলিল চায়, রাতের দলিল চায়, এখন যে রাত, কেউ যদি বলে যে এখন যে রাত তুমি দলিল দাও, এটা পাইলা কই? এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন দিনের দলিল রাতের দলিল এগুলো যদি কেউ জানতে চায়, বুঝতে হবে তার আকলের মধ্যে ন্যূনতম সুস্থ আকল নাই, আকল অসুস্থ হয়ে গেছে। ঠিক একই ভাবে কোরআনে কারিমের এই আয়াতগুলো দিনের মতো স্পষ্ট, সূর্যের আলোর মতো স্পষ্ট যে রমাদানে কোরআন নাজিল হয়েছে, কিন্তু তারপরেও কিভাবে একজন আলেমের মুখ থেকে বের হয় যে রমজান মাসের কোরআন নাজিল হয় না নাজিল হয়েছে শাবান মাসে? আচ্ছা আল্লাহ পাক এই আয়াতে সাথে সাথে আরেকটা কথা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, এই কোরআন কাদের জন্য নাজিল হয়েছে সেই কথাও রব্বুল আলামিন সাথে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, এই কোরআনকে আমি নাজিল করেছি দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ, দুনিয়াতে যত মানুষ আছে সেই মানুষ যেই মতাবলম্বী, যেই চিন্তাধারায় বিশ্বাসী, যেই দর্শনে বিশ্বাসী, যেই আকীদায় বিশ্বাসী, যেই হোক না কেন, সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই কোরআন। সুবহানাল্লাহ, হুদাল লিন্নাস। তাহলে এই কোরআন শুধু আলেমের জন্য না, কি বলেন, শুধু আলেমদের জন্য কোরআন, আপনাদের জন্য কোরআন না নাকি? জি, আপনারা নাস না মনে হয়, নাসের ভিতরে আপনারা নাই, আপনারা জিনের ভিতরে নাকি? আপনারা কি নাস না জিন? নাকি মালাইকা? ফেরেশতাও না জিনও না, তাহলে আপনারা কি? নাস। তাহলে নাস হলে কোরআন কার জন্য? সবার জন্য, মানুষের জন্য। কিন্তু তারপরেও কোনো কোনো ভাইয়েরা বলেন যে কোরআন শুধু আলেমেরা পড়বে, আলেমেরা বুঝবে, সাধারণ মানুষ আম জনতা খবরদার কোরআন সাথে 144 ধারা বজায় রাখবেন, কোরআনের ধারা কাছে যাবেন না, কোরআন খালি না বুঝে তেলাওয়াত করবেন আর বস্তা বস্তা সওয়াব জমা করবেন। একটা হরফ তেলাওয়াত করলে 10 নাকি, বাস আপনি শুধু তেলাওয়াত করবেন আর বস্তা বস্তা সওয়াব জমা করবেন। আপনি কোরআন বোঝারও দরকার নাই, তাফসীর পড়ারও দরকার নাই, অনুবাদ পড়ারও দরকার নাই, কোন কোরআন একাডেমির তাফসীরে বসারও দরকার নাই। এই কথাটা কোন মুশরিক বলে না, ইহুদি বলে না, নাসারা বলে না, বলে কে? মুসলমান বলে। এই কথা আপনারা শুনছেন? কোন মুসলমানকে এই কথাটা বলতে শুনছেন? ওরে এই এলাকায় এটা শুনে নাই। আমি তো কত শত শত মুসলমানের মুখ থেকে শুনছি, খবরদার কোরআন শুধু আরবি তেলাওয়াত করবেন, কোরআনের অর্থ পড়া যাবে না, কোরআনের তাফসির পড়া যাবে না, কোরআনের ব্যাখ্যা পড়া যাবে না, কোরআন বোঝা যাবে না, কোরআনের তাফসিরে বসাও যাবে না, কোরআনের এগুলোতে বসতে গেলে, পড়তে গেলে, শুনতে গেলে গোমরা হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআন নাজিল করছেন কিসের জন্য? হুদাল লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। কোরআনে কারীমের সাথে সম্পর্ক থাকলে কোনো মানুষ জীবনে গোমরা হয় না। কোরআন নাজিলের উদ্দেশ্যই হলো মানুষের হেদায়েত। কোরআন মানুষকে শুধু রাস্তা দেখায়, হেদায়েত দেখায়। কোরআন কোনোদিন মানুষকে গোমরা করে না। কিন্তু যে কোরআনের ধারক বাহক যে মুসলিমেরা, সে মুসলিমেরাই বলে যে কোরআন বোঝা যাবে না, কোরআন খুব কঠিন জিনিস। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? দুনিয়ার সমস্ত মানুষের জন্য। মঙ্গল গ্রহে যদি কোনো মানুষ থাকে তার জন্য কোরআন, পৃথিবীতে যে মানুষ আছে তার জন্য কোরআন, শনি মঙ্গল বুধ বৃহস্পতি যা আছে, আল্লাহর আলম যত দূর আছে, এত দূরের মধ্যে যত জায়গায় ইনসান আছে, যত জায়গায় নাস আছে, তাদের সবার জন্য কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে আল্লাহ পাক একই কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, কি সহকারে? হুদা সহকারে। হুদা মানে কি? একটু আগে বলছি হুদাল লিন্নাস, হুদা পাইছেন না? হুদা কোনটা? কোরআন। মানে বিল হুদা মানে বিল কোরআন, আমার রাসূলকে আমি পাঠিয়েছি কোরআন সহকারে। ওয়া দীনিল হক, দীনে হক, দীনে হক মানে ইসলাম, দুটো জিনিস দিয়ে, ইসলাম আর কোরআন দিয়ে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন হুদা নিয়ে, আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন হুদাল লিন্নাস, তাহলে কোরআন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুনিয়ার সমস্ত মানুষ কি হেদায়েত পাবে? এবার বলেন, জটিল প্রশ্ন, ক্লাস বুঝতেছেন কিনা এবার বোঝা যাবে এতক্ষণে। প্রথমে আমরা বলছি কোরআন নাযিল হয়েছে কার জন্য? দুনিয়ার সমস্ত মানুষের জন্য। তাহলে কোরআন দিয়ে কি দুনিয়ার সমস্ত মানুষ হেদায়েত পাবে? পাবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েতের মাধ্যম দিয়ে, হুদা দিয়ে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে কি সবাই হেদায়েত পাবে? যদি নবী সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে সবাই পাইতো, তো নবীর চাচারা পাইতো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহাবা এরা পেতো না? এরা পাইছে হেদায়েত? কোরআন দিয়ে যদি দুনিয়ার সমস্ত মানুষ হেদায়েত পেত, তাহলে আজকে সারা দুনিয়াতে মুসলিম বেশি না অমুসলিম বেশি? অনেক গুণ বেশি। তাহলে বোঝা যায় কোরআন দিয়ে সব মানুষ হেদায়েত পায় না, নবী সাল্লামের মাধ্যমেও দুনিয়ার সমস্ত মানুষ হেদায়েত পায় নাই। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, আপনি যাকে চাইবেন, যাকে মহব্বত করবেন, যাকে পছন্দ করবেন, তাকে আপনি সব দিতে পারবেন, হেদায়েত কিন্তু দিতে পারবেন না। হেদায়েতের মালিকানা আপনাকে দিই নাই, আপনাকে হেদায়েত সহকারে পাঠাইছি, কিন্তু হেদায়েতের মালিকানা কিন্তু আমার কাছে। আমি যাকে চাইবো তাকে হেদায়েত দিব, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। তাহলে কোরআন থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হেদায়েতটা পাবে কারা? এবার বলেন, কোরআন থেকে সবাই হেদায়েত পায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবাই হেদায়েত পায় না, তো পায় কারা? আমি একবার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় ওয়াজ করতে গেলাম, তা আমি বললাম যে ভাই ওয়াজ করুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা পায় নাই। জুব্বা পাইছে এটা মিথ্যা কথা, আমাদের সমাজে প্রচলিত যে ওয়াজ করুনি কে নবী সাল্লাম জুব্বা দিয়ে গেছে, বরং জুব্বা দিছিল কাকে? আবদুল্লাহ ইবনে উবাইকে, মুনাফিকের লিডার, তাকে নবী সাল্লামের জুব্বা পরাই কবর দিছে। তো আলোচনা যখন শেষ করছি, তখন ওই এলাকার মুরব্বীরা আসে আমাকে বলে কি, ওয়াজ করুনি জুব্বা পায় নাই রসুলের, পাইছেডা কিরা? ওয়াজ করুনি জুব্বা পায় নাই, পাইছেডা কিরা? তা আমি বললাম যে ওয়াইস কুরুনির জুব্বা নিয়ে আপনারা এত ক্ষিপ্ত কেন? ওয়াইস কুরুনি যদি জুব্বা পায় আপনাদের লাভটা কি? আপনারা কি জুব্বার নিচে করে সব জান্নাতে চলে যাবেন? আর যদি জুব্বা না পায় আপনাদের ক্ষতিটা কি? যে আল্লাহ পাকে জিজ্ঞাসা করবে, এই ওয়াইস কুরুনি জুব্বাটা পাইলো না কেন? তাহলে আপনারা এটা নিয়ে এত গবেষণার দরকারটা কি? তো ওই মুরব্বীদের কথাটা আমার এখনো মনে আছে, যে ওয়াইস কুরুনি জুব্বাটা পায় নাই, পাইছেডা কিরা? তাহলে কোরআন দিয়ে সব মানুষ হেদায়েত পায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সব মানুষ হেদায়েত পায় না, পায় কেরা? বলেন দেখি। কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ পাক বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কিতাব তোমাদেরকে দিয়ে দিলাম যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোন ধরনের সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য বিরাট নিয়ামত, এমন এক কিতাব পাইছি যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই, ভুল নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বড় কিতাব দিলে কি হবে, দুনিয়ার সমস্ত মানুষ এটা দিয়ে হেদায়েত পাবে না, হেদায়েত পাবে শুধু হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত পাবে শুধু মুত্তাকিনেরা। কারা পাবে? মুত্তাকিন। মুত্তাকিন মানে যার ভিতরে তাকওয়া আছে। তাহলে কোরআন দিয়ে হেদায়েত লাভ করতে হইলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হেদায়েত লাভ করতে হলে ভিতরে যেই জিনিসটা থাকতে হবে সেটা হলো তাকওয়া। কি থাকতে হবে? তাকওয়া। চুম্বক চিনেন না? চুম্বক চিনেন? চুম্বক কিন্তু আরেক জায়গায় যদি ধরতে হয় তো ওই জায়গায়ও কিছু থাকতে হয়, এই জায়গায় কিছু নাই। চুম্বক যত ঘষবেন যত কিছু করবেন চুম্বক ওইটারে ধরবে না। এই জন্য কোরআনে কারিমের মাধ্যমে হেদায়েত পেতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হেদায়েত পেতে হলে নিজের ভিতরে যেই জিনিসটা আগে থাকতে হবে সেটা হলো তাকওয়া। তাকওয়া থাকতে হবে, তাকওয়া না হইলে কোরআন দিয়ে হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়া কি জিনিস? তাকওয়া মানে ভয় করা, কিন্তু আরবি ভাষায় ভয়ের দুইটা আরবি আছে, খাওফ মানিও ভয় করা, তাকওয়া মানিও ভয় করা। সূরা আল কুরাইশের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জূ ওয়া আমানাহুম মিন খাওফ ওয়া আমানাহুম মিন খাওফ, যিনি ভয়ের সময় মানুষদেরকে নিরাপত্তা দেন। সুবহানাল্লাহ, ভয়ের সময় নিরাপত্তা দেন। এখানে খাওফ মানিও ভয়, আবার তাকওয়া মানিও ভয়, দুটা ভয় দুই রকম। রাস্তা দিয়ে রাত্রিবেলায় মাহফিল শেষ হয়েছে, রাত ১২টায় বাসার দিকে যাইতেছেন, সামনে একটা কবরস্থান আছে, কবরস্থানের পাশ দিয়ে রাস্তা আছে, ওই রাস্তার উপর দিয়ে আপনি বাড়ির দিকে রওনা দিছেন। কবরস্থান অতিক্রম করার আগে ভালো করে আয়াতুল কুরসি পড়ে নিছেন, ভালো করে সুরাল ইখলাস, সুরাল ফাতিহা, সুরাল ফালাক, সুরা আন্নাস, সুরাল কাফেরুন সব পড়ে নিছেন, ভালো করে শরীর বন্ধ করে নিছেন, ফু দিয়ে নিছেন, মাসে করে নিছেন, সব নিছেন। তারপরে আস্তে আস্তে আস্তে কবরস্থান অতিক্রম করতেছেন, আর শরীরটা আস্তে আস্তে ভারী হইতেছে, আপনি চাইতেছেন তাড়াতাড়ি চলে যাবেন কবরস্থান অতিক্রম করে, কিন্তু আপনি যত চেষ্টা করতেছেন দ্রুত গতিতে যেতে পারতেছেন না, খুব আস্তে আস্তে শরীর ভারী হয়ে গেছে। হঠাৎ করে দেখলেন কবরস্থানের ভিতরে দুইটা বাস একটার সাথে একটা খুব জোরে বাতাস এসে ধাক্কা লাগছে, এই ধাক্কা লাগার আওয়াজটা হওয়ার সাথে সাথে আপনি লাফ মেরে তিন হাত উঠে গেছেন। আর একটু জোরে যদি কোনো আওয়াজ আসে, অথবা যদি কবরস্থানের ভিতর থেকে একটা মানুষ যদি রাত্রিবেলায় নেমে আসতে পারে, তাহলে আপনারে আর কবরস্থান থেকে বাড়িতে নেওয়া লাগবে না, আপনি ওখানে থাকি যেতে হবে, হবে না? তাহলে এখানে আপনি ভয় করলেন, এটা একটা ভয় না? এটা একটা ভয়। আবার সকালবেলায় আপনি বাজারের দিকে রওনা দিছেন, বাজারের দিকে রওনা দেওয়ার সময় হাতের মধ্যে ধোঁয়া ধরাই ধরাই রওনা দিছেন, ধোঁয়া মারতে মারতে ধোঁয়া ছাড়তে ছাড়তে আপনি কোন দিকে যাচ্ছেন? বাজারের দিকে যাচ্ছেন। ধোঁয়া মারা বুঝছেন তো? হ্যাঁ, এটা কারা খায় বলেন তো দেখি, আপনারা দেখি কথা বলেন না, মনে কষ্ট নিছেন নাকি? আমি এগুলো বলি দেখি মনে কষ্ট নিছেন, তা কথা বলেন না কেন? তাহলে এগুলো কারা খায়? মানুষে খায় না, এগুলা খায় হলো খবিসেরা। কারা খায় বলে আপনি কত বড় সাহস, আমাদের এলাকায় আসে আমাদেরকে খবিস বলে যেতেছেন, এত বড় সাহস? আমাদের এলাকায় সম্ভ্রান্ত লোকেরা, প্রসিদ্ধ লোকেরা, ভালো মানুষেরা খায়, আর আপনি কোন? খবিসেরা খায়। মসজিদে নববীর বাহিরে যে হাম্মাম গুলো আছে, হাম্মামের গায়ে লেখা আছে এখানে ধূমপান নিষিদ্ধ, মামনুউ তাদখিন, তাদখিন এখানে নিষিদ্ধ, কারণ ফাইন্নাহা মিনাল খাবায়েস, কারণ এই ধূমপান করে খবিশ মানুষেরা খবিশদের খাবার। মসজিদে নববীর ভিতরে মদিনার একজন বড় আলেমকে আমি জিজ্ঞাসা করলাম, আমাদের দেশের সম্মানিত লোকেরা, সম্ভ্রান্ত লোকেরা, ভালো ভালো মানুষেরা খায়, আর আপনারা এখানে লিখে রেখেছেন ফাইন্নাহা মিনাল খাবায়েস, এটা খবিশেরা খায়। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য পবিত্র খাবারকে হালাল করছেন, খবিস খাবারকে আল্লাহ হারাম করছেন। এই জন্য আরবের সমস্ত ওলামায়ে কেরাম বলেন ধূমপান করা হারাম, কবিরা গুনাহ। আমি জিজ্ঞাসা করলাম এই জিনিসটা তো আমাদের বুঝে আসলো না, কেমনে এটা খবিজদের খাবার হয়? মসজিদ নববীর আলেমে মদিনা, মদিনার একজন সম্মানিত আলেম আমাকে বললেন, তুমি নিজেই পরীক্ষা করে দেখিও এই খাবারটা খবিজদের খাবার নাকি ভালো পবিত্র মানুষের খাবার। তুমি টয়লেটের ভিতরে গিয়ে দেখিও, জীবনে কোনোদিন কমলার খোসা, আপেলের খোসা, আঙ্গুরের খোসা, বিভিন্ন ভালো ভালো জিনিসের প্যাকেট টয়লেটের মধ্যে পড়ে আছে, এরকম তুমি জীবনেও দেখবা না। কিন্তু এই সিগারেটের পিছনের অংশটা, ধ্বংস অবশেষটা দেখবা টয়লেটের ভিতরেও পড়ে আছে। কি পড়ে থাকে নি আপনারা দেখছেন নি? তাহলে বোঝা যায় টয়লেটের ভিতরে ঢুকে কেউ কমলা খায় না, কেউ আপেল খায় না, কেউ আঙ্গুর খায় না, কেউ বিরিয়ানি খায় না, কেউ ভাত খায় না, কিন্তু টয়লেটের ভিতরে ঢুকে এই জিনিসও খায়, খায় না? আমরা দেখি নাই, কারণ আমাদেরকে দেখায় দেখে খাইছে নাকি? টয়লেটে কি দরজা খোলা থাকে? দরজা তো বন্ধ। তা আমরা বুঝলাম কেমনে? যেহেতু এটার কিছু অংশ ওখানে ভিতরে পড়ে থাকে, তাহলে বোঝা যায় ভিতরে বসে বসেও খায়। তো যে জিনিস টয়লেটে বসলেও খাওয়া যায়, ওই খাবারকে শরীয়তের ভাষায় তৈয়বাত বলে না। আচ্ছা, একজন ভাই সকালবেলায় টানতে টানতে যাইতেছে, হঠাৎ দেখা মসজিদের ইমাম সাহেবের, দেখতেছে ইমাম সাহেব ওইদিক থেকে আসতেছেন, অথবা মাদ্রাসার কোনো শিক্ষক, মাদ্রাসার কোনো সম্মানিত আলেম ওইদিক থেকে আসতেছেন। তখন দেখার পরে কি সিগারেটটা আরো জোরে টানবে নাকি এটা ফালাই দিবে? আমরা পরীক্ষা করে দেখছি অনেক বড় বড় খারাপ লোক, সন্ত্রাসী, সমাজের সব লোকে তাদেরকে ভয়ে, তাদের ভয়ে তটস্থ থাকে, কিন্তু যখন রাস্তায় আমাদেরকে দেখে, দেখার পরে দেখা যায় সিগারেটটা ফালাই দিছে, ফালাই দিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে কয় আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? তাহলে এই যে ভয়, এটা একটা ভয় করলো না? আচ্ছা, তো হুজুরে ইমাম সাহেবে কি তারা মারতে পারত? ইমাম সাহেবে কি তাকে কোনো শাসন করতে পারত? এই ভয়টা কিসের ভয়? এই ভয়টা সম্মানের ভয়, এই ভয়টার নাম তাকওয়া। আর ওই যে কবরস্থানে ভয় পাইছেন, ওই ভয়টার নাম হলো খাউফ। এবার বুঝতে পারছেন? ওইটাও ভয়, এটাও ভয়, কিন্তু দেখবেন সম্মানী মানুষের সম্মানের একটা ভয় আছে, প্রভাবশালী মানুষের প্রভাবের একটা ভয় আছে। এই ভয়টা মানুষ টাকা দিয়ে, পয়সা দিয়ে অর্জন করতে পারে না, এটা আলাদা জিনিস। শিক্ষিত মানুষের শিক্ষাকে মানুষ একটা ভয় করে। তাহলে বোঝা যায় ভয়টা দুই রকমের। এই যে সম্মানের ভয়টা, এই ভয়টার নাম হলো তাকওয়া। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয়টা করে, এই ভয়টা হলো রাব্বুল আলামিনের আজমতের দিকে তাকিয়ে, মহা ক্ষমতার দিকে তাকিয়ে, মহা সম্মানের দিকে তাকিয়ে রাব্বুল আলামিনকে ভয় করে। সুবহানাল্লাহ, এই ভয়টার নাম হলো তাকওয়া। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উবাই ইবনে কাবকে এইজন্য বললেন, ওই যুগের আলেমদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় আলেম, তারাবির নামাজের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তাকওয়া কি জিনিস একটু বুঝাই দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ইবনে খাত্তাব, আপনি কি জীবনে এমন কোন রাস্তা অতিক্রম করেছেন যেই রাস্তা এমনভাবে অতিক্রম করেছে, এমনভাবে গেছে দুই পাশে কাঁটা গাছ রাস্তাটাকে শক্ত করে ধরে আছে, দুই দিক থেকে কাঁটা গাছ, কাঁটা সরায়ে সরায়ে আস্তে আস্তে করে সামনের দিকে অতিক্রম করতে হয়, কাঁটা গাছগুলো না সরাইলে কাপড়কে টেনে ধরে, এদিকে টেনে ধরে, এদিকে টেনে ধরে, দুই দিকে কাঁটা গাছ, মাঝখানে সরু একটা চিকন একটা রাস্তা, এইভাবে রাস্তা অতিক্রম করা, এই রাস্তাটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ, এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। এই সমাজের মধ্যে চলতে হবে, এই সমাজে বসবাস করতে হবে, কিন্তু সকালবেলায় উঠার পর থেকে সন্ধ্যা পর্যন্ত, বিছানায় যাওয়া পর্যন্ত দেখবেন সব জায়গায় কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা, সব হারাম আর হারাম, হারাম আর হারাম, নিষিদ্ধ বিষয়। হালাল ব্যবসা করতে গেছেন, সেখানেও দেখবেন অসংখ্য রকমের হারাম এসে যায়। হালাল চাকরি করতে গেছেন, সেখানেও অসংখ্য রকমের হারাম এসে যায়। এইগুলো বেছে বেছে, কাঁটা বেছে বেছে যেমন সামনের দিকে যেতে হয়, এই হারামগুলো বেছে বেছে সামনের দিকে যাওয়া, এটার নাম হলো তাকওয়া। এবার আসি, তাকওয়া লাভ করলে আমাদের, তাকওয়া অর্জন করলে আমাদের লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। জান্নাত কাদের জন্য? তাকওয়া নাই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় এই কথাটা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেও কষ্ট হয়, কি ঘুম আসে নাকি? সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, তাহলে মনে করবো যে আমার কথা সক্রিয় আছে স্টুডেন্ট। তাহলে জান্নাত কার জন্য? কথা বলে না, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ, জান্নাত রাব্বুল আলামিন তৈরি করেছেন মুত্তাকিনদের জন্য। তাহলে মুত্তাকিন ছাড়া জান্নাতে যাওয়া? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা তাকওয়া অবলম্বন করে, তাদের রবকে ভয় করে চলে, তাদের জন্যই রব্বুল আলামিন রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ওয়াজ নসিহত করতেন, যখন কোনো উপদেশ দিতেন, প্রথমে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করতেন, এই আয়াতে কারিমাগুলো ছিল তাকওয়ার আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার, প্রত্যেক ওয়াজের, প্রত্যেক বক্তৃতার শুরুতে চারটি আয়াত তেলাওয়াত করতেন। আজকে ওলামায়ে কেরাম বক্তারা, তারপরে দেখা যায় ওয়াইজেরা এগুলো তেলাওয়াত করে না, সুন্দর সুন্দর কবিতা তেলাওয়াত করে, অনেক কিছু তেলাওয়াত করেন। এই চারটে আয়াতে কারিমাই তাকওয়ার আয়াত। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ইমানদাররা, আল্লাহকে যেভাবে ভয় করার দরকার, তাকওয়ার হক আদায় করি, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, এই আয়াতটা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবায়, প্রত্যেক বক্তৃতা তেলাওয়াত করতেন। সূরা আন-নাসার প্রথম আয়াতটা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই আয়াতে কারিমের শেষে আছে, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তাকওয়ার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা। সুবহানাল্লাহ, এই তাকওয়ার আয়াতগুলো তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করতেন। এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করার পরে আর ওয়াজ নসিহত না করলেও যথেষ্ট, এটাই হলো সবচেয়ে বড় ওয়াজ নসিহত। সুবহানাল্লাহ, এজন্য কে খুতবার মধ্যে যদি খালি চারটা আয়াত তেলাওয়াত করে আর কিছু পড়লো না, এটাই খুতবা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটার থেকে বড় খুতবা জমিনে আর নাই, কারণ চারটা আয়াতে তাকওয়ার উপদেশ। তাকওয়ার কথা বলা হয়েছে। তাকওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর জমিনে কিছু নাই। আল্লাহর ওলি হইতে হইলে কয়টা জিনিস লাগে বলেন? আপনারা কি আল্লাহর ওলি কিনা? আল্লাহর ওলি কে কে আছেন দেখি? আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে, এই তো কয়েকজন আছে, 10-12 জন আছে, আর বাকিরা এখনো ওলি হইতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কি বলছেন? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হইলেন ইমানদারদের ওয়ালি। জমিনে যত ইমানদার আছে সমস্ত ইমানদার আল্লাহর ওলি। যত ইমানদার আছে সমস্ত ইমানদার আল্লাহর ওলি। আল্লাহ হলেন ইমানদারের ওলি, ইমানদার হইল আল্লাহর ওলি। বন্ধুত্ব একদিক থেকে হয় না, বন্ধুত্ব কয় দিক থেকে হয়? দুই দিক থেকে। তাহলে আমরা যদি আল্লাহর ওলি হই, আল্লাহ যদি আমাদের ওলি হয়, তা আমরা ওলি বলতে অসুবিধা কোথায়? ইমানদার এখনো এটাও জানে না যে ওলি মানে কি, ওলি বলতে কি বোঝানো হয়। ওলি হল বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের বন্ধুত্ব তো অবশ্যই আছে। বন্ধুত্ব না থাকলে কি আমরা ইমান আনছি? এই জন্য সবসময় খেয়াল রাখবেন, আমরা সবাই কিন্তু আল্লাহর ওলি, আমরা আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ইমানদারদের ওয়ালি। তা আমরা ইমানদার না কি? আপনাদেরকে ইমানদার মনে হয় না? তো ইমানদার হইলে আল্লাহ আমাদের ওলি, আল্লাহ আমাদের বন্ধু, এটা বলতে ভয় কিসের? আচ্ছা, আল্লাহর ওলি হইতে হইলে, বন্ধু হইতে হইলে কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? সূরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার ওলি, আউলিয়াউল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ভয় নাই সামনের দিকে, চিন্তা নাই পিছনের দিকে, অর্থাৎ পিছনে দুনিয়াতে যাদেরকে রেখে গেছে তাদের জন্য কোনো চিন্তা থাকবে না, সামনের দিকে যত বিপদ আপদ মুসিবত আছে এগুলোর জন্য কোনো ভয় থাকবে না। কাদের? আউলিয়া উল্লাহ, যারা আল্লাহর ওলি, যারা। এখন আল্লাহর ওলি কারা, আউলিয়া উল্লাহ কারা? পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আউলিয়াউল্লাহ হলো তারা যারা ইমানদার এবং মুত্তাকিন। সুবহানাল্লাহ, যারা ইমানদার এবং মুত্তাকিন। তাহলে এই আল্লাহর ওলি হতে হলে দুটা জিনিস লাগে, একটার নাম ইমান আর একটার নাম তাকওয়া। একটার নাম ইমান আর একটার নাম তাকওয়া, দুটা সাবজেক্ট। এই দুটা সাবজেক্টে 50-50 100 নম্বর। এবার এই 100 নম্বরের মধ্যে যিনি যত পাইবেন তিনি তত বড় ওলি। 100-র মধ্যে আপনি 50 পাইছেন দুই সাবজেক্টে মিলে, তাহলে আপনি 50% ওলি। আপনি 60 পাইছেন, আপনি 60% ওলি। আপনি 70 পাইছেন, 70% ওলি। 80 পাইছেন, আপনি লেটার মার্কস পাওয়া আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া। আচ্ছা, ইমান আর তাকওয়া এই দুইটা জিনিস কোথায় থাকে? আপনারা আমার কথা বুঝতেছেন না, এগুলো হলো এক একটা সূত্র, এই সূত্র জানলে আপনি অঙ্ক সব করে ফেলতে পারবেন, নিজে নিজে করে ফেলতে পারবেন। ইমান আর তাকওয়া এই দুইটা জিনিস কোথায় থাকে? দুইটাই থাকে অন্তরের ভিতরে। ইমানও থাকে অন্তরের ভিতরে, তাকওয়াও থাকে অন্তরের ভিতরে। ইমান যদি অন্তরের ভিতরে না থাকতো, ইমান যদি বাহ্যিক ভাবে দেখা যাইত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু বিরাট ইমানদার হয়ে যাইত। কারণ আব্দুল্লাহ ইবনে উবাইর বাহ্যিক ভাবে সকল কিছু ঠিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়ি অনেক লম্বা ছিল, জুব্বা পাগড়ি কোনো ক্ষেত্রে তার কমতি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানেও গিয়েছিল, অসংখ্য আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে করেছে, কিন্তু তার ভিতরে ইমান ছিল না। তার কালবের মধ্যে অন্তরের ভিতরে ইমান ছিল না। তাহলে বোঝা যায় ইমান বাহিরে বোঝা যায় না, বোঝা যায় কিসে? ভিতরে। ইমানের জায়গা ভিতরে, ইমান ভিতরে লুকায়িত থাকে। তাকওয়া যে জিনিসটা এটাও ভিতরে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা সদরিহি থালাথা মাররাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার ইশারা দিয়ে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আমার উম্মতেরা, তাকওয়া বাহিরের বেশভূষায়, বাহিরের লেবাসে, বাহিরের পোশাকে না, বাহিরের নুরানি চেহারায় না, বাহিরের পাগড়ির মধ্যে না, বাহিরের জুব্বার মধ্যে না, তাকওয়া হলো এখানে কালবের ভিতরে। সুবহানাল্লাহ, তাকওয়া থাকে ভিতরে। তাহলে ইমানও থাকে ভিতরে, তাকওয়াও থাকে ভিতরে। এখন আপনি বাহিরের থেকে কেমনে বুঝলেন উনি আল্লাহর বিরাট অলি? আমাদের সমাজে ঘোষণা দিয়ে দেয় যে উনি বিরাট আল্লাহর অলি, আপনি বুঝলেন কেমনে উনি যে আল্লাহর অলি? কারণ আল্লাহর অলি হওয়ার জন্য যে দুইটা গুণ দরকার, দোনোটাই তো লুকায়িত, এবং দোনোটার অবস্থা আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া জমিনের কোনো মানুষ জানে না। তাহলে আপনি যেই মানুষটাকে আল্লাহর অলি ঘোষণা দিচ্ছেন, হয় আপনি গায়েবের দাবিদার হয়ে নিজে ঘোষণা দিচ্ছেন, না হয় মিথ্যা ঘোষণা দিচ্ছেন। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা দেখেন, মক্কা মুকাররমা মদিনা মুনাব্বরা ফুরা আরব বিশ্বে কোনো আল্লাহর অলি নাই, আছে না? এটাও জানো না? কখনো শুনছেন পীর সাহেব মক্কা মুকাররমা? শুনছেন না? পীর সাহেব মদিনা মুনাব্বরা, পীর সাহেব জিদ্দা, পীর সাহেব রিয়াদ, পীর সাহেব দাম্মাম, পীর সাহেব কাতার, পীর সাহেব কুয়েত, পীর সাহেব বাহরাইন, পীর সাহেব ওমান, শুনছেন নে? তা বাংলাদেশে এত হাজার হাজার আল্লাহর অলি, রাস্তা রাস্তায় আল্লাহর অলি, গলিতে গলিতে আল্লাহর অলি, আরব দেশে একজনও আল্লাহর অলি নাই। আহারে দুনিয়া, দেখেন বিশাল আরব বিশ্ব, এত মুসলিম, এত দিনদার, এত সলহীন, এত মানুষ, সেখানে কোনো আল্লাহর অলি নেই। আর বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তা রাস্তায় আল্লাহর অলি আর অলি খালি। তাহলে আরব দেশে নাই কেন? আরব দেশে নাই এই জন্য, আরব দেশে হাজার হাজার আল্লাহর অলি আছে, কিন্তু তারা গায়েবের দাবিদার হয়ে কারোরে ঘোষণা দেয় না। কারণ অলির জিনিসগুলো গোপনীয় জিনিস, ভিতরে থাকে, এগুলো বাহিরে দেখা যায় না। তো তারা কেমনে বলবে যে উনি আল্লাহর অলি? কারণ ওনার ভিতরের ইমানের অবস্থা কি, তাকওয়ার অবস্থা কি, এটা বাহিরের লোকেরা কেমনে জানে? এই জন্য তারা ঘোষণা দেন না। কিন্তু আমরা এলেম নাই, আমরা মূর্খ মানুষ, আমাদেরকে কিছু মানুষেরা গোলাম বানায় রেখেছে। আল্লাহর গোলাম কয় না, কয় আমি অমুক দরবারের গোলাম, নাউজুবিল্লাহ। আল্লাহর গোলাম বলে না যে আমি আল্লাহর গোলাম, এই কথা কয় না, কয় আমি অমুক দরবারের গোলাম। এই দরবারের গোলাম হয় আমাদেরকে এমন ভাবে বুঝাই রেখেছে যে শুনো, এই এই জিনিস, এই উনি আল্লাহর অলি। আর এলেম না থাকার কারণে, জাহালতের কারণে আমরা বিশ্বাস করে নিছি এরা আল্লাহর অলি। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি হইতে হইলে দুটা জিনিস লাগে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হইলো তাকওয়া। তাকওয়া লাগবে, তাকওয়া যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। রাব্বুল আলামিন বলেন, যদি জমিনের মানুষেরা ঈমান আনত আর তাকওয়া অবলম্বন করত, তো আমি আল্লাহ আসমান জমিনের সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ, আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ সব খুলে দিতেন। সুবহানাল্লাহ, তাহলে তাকওয়া কত ফজিলত! তাকওয়া যদি থাকে রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হওয়ার কোনোদিন কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি তাকওয়ার উপরে চলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন জায়গা থেকে করে দিবেন সে কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ, এইরকম জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যার তাকওয়া যত বেশি ওই মানুষটা রাব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ, একজন দিন মজুর, একজন রিক্সা চালক ভাই, একজন গাড়ির ড্রাইভার, তিনি যদি মুত্তাকিন হন, তিনি যদি তাকওয়ার অধিকারী হন, ওই লোকটা বড় কোটিপতির চাইতে, শিল্পপতির চাইতে, বিশাল সম্পদের মালিকের চাইতে, বিশাল প্রভাব প্রতিপত্তির মালিকের চাইতে রাব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই মানুষটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত যে মানুষটা তাকওয়ার দিক থেকে উপরে। সুবহানাল্লাহ, তাকওয়াটা হলো আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি। সুবহানাল্লাহ, তাকওয়া এমন এক জিনিস, রাব্বুল আলামিন ইবাদতের ভিতরে তাকওয়া ছাড়া কোনো ইবাদত কবুল করেন না। আমি আল্লাহ তোমার গরুর গোশতটা নিই না, রক্তটা নিই না, হাড্ডি নিই না, মাথা নিই না, পা নিই না, কিছুই নিই না। ওয়ালা কিয়ানা লহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে পৌঁছে তোমার তাকওয়াটা। সুবহানাল্লাহ, তোমার কোরবানির সওয়াব দেওয়া হয় তাকওয়া অনুযায়ী, তাকওয়া যত বেশি হবে। কোরবানি করছো ছোট একটা ছাগল দিয়ে, কিন্তু তোমার তাকওয়া অনেক উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাকওয়ার পরিমাপ অনুযায়ী ফজিলত দিবেন। আরেকজন কয়েক লক্ষ টাকা দিয়ে কোরবানি করেছেন কিন্তু তাকওয়ার মাত্রা কম, নামাজে পড়ে না, কয়েক লক্ষ টাকা দিয়ে কোরবানি করছে, তাহলে ওই যত টাকা দিয়ে কোরবানি করুক না কেন, রাব্বুল আলামিন তার তাকওয়া অনুযায়ী সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, টাকা অনুযায়ী সওয়াব না, সওয়াবটা কি অনুযায়ী? তাকওয়া অনুযায়ী। সুবহানাল্লাহ, আজকে কিছুক্ষণ আগে মসজিদের জন্য টাকা নেওয়া হয়েছে, দান করছেন না আপনারা? দেখা গেছে এক একজন অনেক টাকা দিছেন, আবার অনেকে পাঁচ টাকা দশ টাকাও দিছেন। রাব্বুল আলামিন এর ফজিলতটা টাকার অঙ্ক দিয়ে দিবেন না, দিবেন তাকওয়ার অঙ্ক দিয়ে। সুবহানাল্লাহ, তাকওয়ার অঙ্ক দিয়ে ফজিলত পাবেন। অনেকে পাঁচ টাকা দিয়ে এমন ফজিলত লাভ করছেন, আরেকজনে পাঁচ লক্ষ টাকা দিয়ে ওই ফজিলত পায় নাই। এটাও তাকওয়ার উপরে, ফজিলত নির্ভর করে কিসের উপরে? তাকওয়ার উপরে। তাকওয়ার অনেক ফজিলত, অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোনো সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু উপদেশ দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে উপদেশটা দিতেন সেটা তাকওয়া। এরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এমন ওয়াজ করলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়াজালাত মিনহাল কুলুব। নবী সাল্লামের আলোচনা শুনে আমাদের অন্তর গুলোবিত সন্ত্রস্ত হয়ে গেল, আমাদের চোখ থেকে জরজর করে পানি পড়া শুরু হয়ে গেল। আমরা বলে উঠলাম, ইয়া রাসূলুল্লাহ, কাআন্নাহা মাউইযাতুম মুআদ্দাহ, মনে হচ্ছে এই ওয়াজটা মনে হয় আপনার জীবনের শেষ ওয়াজ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাও সিনা, আমাদেরকে আরেকটু ওসিয়ত করেন, আরেকটু উপদেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, উপদেশ দিতেছি তাকওয়াল্লাহ, তাকওয়ার। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো সাহাবী উপদেশ দেওয়ার কথা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশটা দিতেন সেটা তাকওয়া। আচ্ছা, এবার আসি আমরা, এই তাকওয়া আমাদের সবাই লাভ করতে হবে, নারী পুরুষ যুবক কিশোর বৃদ্ধ সবার তাকওয়া লাগবে, লাগবে না? তাকওয়াটা আমরা অর্জন করব কিভাবে, এটার জন্য আমি সংক্ষেপে সাতটা আমলের কথা বলবো। এই সাতটা আমল যদি ভালোভাবে থাকে তাহলে তার ভিতরে আল্লাহ সুবহান তাআলা তাকওয়া তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হলো তাওহীদুল ইবাদাহ, মনে রাখবেন সাতটা জিনিস। এক নম্বর জিনিসটা কি? তাওহীদুল ইবাদাহ, এবাদতের ক্ষেত্রে তাওহীদ লাগবে। তাওহীদ না থাকলে আল্লাহর এই বান্দা সারা জীবন এবাদত করিও মুত্তাকিন হতে পারবে না, জান্নাত পাবে না। অনেক কাফের মুশরিকরা অনেক এবাদত করছে কিন্তু করছে না, আবু জেহেলেরা এবাদত করতো না, কথা বলে না, আবু জেহেল আবার কেমনে এবাদত করতো, আবু জেহেলেরা এবাদত করতো, আবু লাহাবেরা এবাদত করতো, অনেক এবাদত করছে আল্লাহর ঘরের মধ্যে কিন্তু কোন ফজিলত কোন সওয়াব পায় নাই। কেন পায় নাই? তাদের ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ছিল না, আল্লাহর একত্ববাদ ছিল না। একত্ববাদ না থাকার কারণে মুশরিকেরা অনেক ইবাদত বন্দেগি করার পরেও কোন ফজিলত পায় নাই। অর্থাৎ সমস্ত ইবাদতের ফজিলত নির্ভর করে তাওহীদের উপরে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, একমাত্র ইবাদত করো তোমাদের রবের, রবকে, আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে সমস্ত মানুষ মাখলুকাত বানাইছেন, তিনি হলেন তোমাদের কি রব। রবের যদি একমাত্র গোলামি করো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা তাকওয়া লাভ করতে পারবা, মুত্তাকি হতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে গেলে, তাকওয়া লাভ করতে হলে ইবাদতের তাওহীদ লাগবে। মুত্তাকি হতে গেলে ইবাদতের তাওহীদ। এখন কেউ ইবাদতে করে না, মুত্তাকি হতে পারবে না? কি বলেন? নামাজ পড়ে না, মুত্তাকি হতে পারবে? কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু নামাজ না পড়লেও ঈমান কিন্তু মজবুত থাকে, ঈমান যায় না, ঈমান দুর্বলও হয় না। তুমি আমি নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান কিন্তু খুব শক্ত, খুব মজবুত। আর তুমি নামাজ পড়লেও তোমার ঈমান দুর্বল। একজনে নামাজ পড়ে, নামাজ পড়িয়ে তার ঈমান দুর্বল, আর যিনি পড়ে না ওনার ঈমান খুব শক্ত, খুব মজবুত ঈমান। তাহলে সলাত আদায় না করলে ইবাদত নাই, তার ভিতরে তাকওয়া আসবে না। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ। মুত্তাকিন হইতে হইলে সালাত কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ নাই, তাকওয়া নাই। তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকত, ওই তার তাকওয়াই ফজরের সময় তাকে টান মারি তুলে ফেলত। সুবহানাল্লাহ। কারণ কি? ওই যে আল্লাহর ডাক আসছে মসজিদের থেকে, মসজিদের থেকে ডাক আসছে, হাইয়া আলা সলাহ, চুম্বকের মতো তার তাকওয়ার সাথে যখন এসে এটা আওয়াজটা লাগবে, তাকওয়ায় টেনে তাকে ঘুম থেকে তুলে ফেলবে। রাত্রে ঘুমানোর সময় বাচ্চা মাকে বলতেছে, আম্মা রাত্রে যখন আমার টয়লেটে যাওয়ার দরকার হইব একটু ডাকি দিয়েন তো। তো মা বলে কি, মা বলে বাবারে রাত্রে তোমার টয়লেটে যাওয়ার দরকার হইলে মা ডাকতে হবে না, তোমার টয়লেটেই তোমারে ডাকি তুলে ফেলবে। তোমার টয়লেটের প্রয়োজনে টয়লেটেই তুলে ফেলবো, আমি তোলা লাগবে না। দেখবেন রাত্রে টয়লেটের দরকার হয়েছে, বাচ্চা উঠে টয়লেটে দৌড় দিছে, মা তোলা লাগে নাই। তাহলে যার ভিতরে তাকওয়া তৈরি হয়েছে, যার ভিতরে তাকওয়া ফয়দা হয়েছে, পজরের আজান শোনার পরে তাকওয়ায় তাকে টান মেরে ঘুম থেকে তুলে ফেলবো। যদি না তোলে বুঝতে হবে তার ভিতরে এখনো আল্লাহর ভয় ঢুকে নাই, তাকওয়া ঢুকে নাই, তাকওয়া ঢুকে নাই। এই জন্য সে ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে তাও উঠতে পারে না। সিয়ামের যে আয়াত, রোজার আয়াত, আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে করা হয়েছে, এই সিয়াম পালন করলে কি হবে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারবা। তাহলে আল্লাহর ইবাদত অবশ্যই লাগবে তাকওয়ার জন্য, কিন্তু ইবাদতটা হইতে হবে তাওহীদের ভিত্তিতে, আল্লাহর একত্ববাদের ভিত্তিতে। মানে ইবাদত করতে হবে কার, আল্লাহ হয় নাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে কার, আল্লাহ না একমাত্র আল্লাহর ইবাদত কার, একমাত্র আল্লাহর। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা আছে, ইয়্যাকা, ইয়্যাকা মানে একমাত্র, শুধুমাত্র একমাত্র ইবাদত আল্লাহর, আর কারো ইবাদত করা। তাহলে সেজদা করাটা কি, সেজদা করা কি ইবাদত? তাহলে সেজদা কাকে করতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। যদি কেউ কোন মাজারে গিয়ে সেজদা করে কি বলেন, সে জান্নাত পাবে, জান্নাত পাবে না, কারণ তার ভিতরে তাকওয়া নেই, সে তাওহীদুল ইবাদা নাই, ইবাদতের তাওহীদ নাই। এই জন্য শিরক করে, সারা জীবন শিরক করে ইবাদত করলেও আল্লাহর ওলি হতে পারবে না। কিন্তু আমাদের দেশে শিরক করে তাও কয় আল্লাহর ওলি, দেখবেন অনেক ওলি আছে আমাদের দেশে শিরক করে কিন্তু কয় আল্লাহর ওলি। যে ব্যক্তি একটা শিরক করবে, একটা শিরকের সাথে জড়িত থাকবে, হে যদি মৃত্যু পর্যন্ত সারা জীবন যত ইবাদত করুক আল্লাহর ওলি হইতে মুত্তাকিন হইতে পারবে না। কারণ মুত্তাকিন হইতে হইলে, তাকওয়া হাসিল করতে হইলে তাওহীদুল ইবাদা লাগবে, ইবাদতের তাওহীদ লাগবে। নজর মান্নত করা ইবাদত, তাহলে মান্নত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কোন ওলির জন্য, কোন কবরবাসীর জন্য, কোন মাজারের জন্য যদি মান্নত করে ইমান থাকবে না, তাকওয়া হাসিল হবে না। তাহলে এক নম্বরে কি লাগবে, আরে ভুলে গেছে, এক নম্বরে লাগবে তাওহীদুল ইবাদা, ইবাদতের তাওহীদ লাগবে। দুই নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হলো আল মুরাকাবা। দুই নম্বরে কি লাগবে, মুরাকাবা, মুরাকাবা নাম শুনছেন? আমাদের দেশে মুরাকাবা বললে মানুষ বুঝে ধ্যান করা, মুরাকাবা করলে আমাদের দেশে মানুষ বুঝে কি, ধ্যান করা, ধ্যান করা। আবার অনেকে এখন নতুন নাম দিছে মেডিটেশন, নতুন নাম হয়েছে কোয়ান্টাম মেথডের, বিভিন্ন মেথডের মেডিটেশন নাম দিছে এখন, মেডিটেশন মানে কয় মুরাকাবা। এই জাতীয় যত মেথড আছে এগুলো কোনোটাই ইসলামের মেথড না, এগুলো কুফরি মেথড, এগুলো কি মেথড, কুফরি মেথড, এগুলো ইমান চলে যাবে। এগুলো হলো সম্রাট আকবরের দিন এলাহি, বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন কিছু এনে জোড়া তালি দিয়ে একটা নতুন ধর্ম বানানো হয়েছে। সুতরাং এই মেডিটেশন টেডিটেশন এগুলো ইসলামের মোরাকাবা না। আবার সুফিবাদ নিয়ে আসছে মেডিট, এই মোরাকাবা মানে ধ্যান, মোরাকাবা মানে ধ্যান, চুপ করে ধ্যানে বসে থাকে কয়টা মোরাকাবা, মোরাকাবা মানে ধ্যান না, মোরাকাবা মানে নিজেকে আল্লাহ রব্বুল আলমিনের পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা। আল্লাহ পাক সূরা আন-নাসার এক নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে অতন্দ্র প্রহরী রাকিব, ক্লোজ সার্কিট ক্যামেরা মানে আল্লাহর দৃষ্টির ক্যামেরা আমার দিকে ফিট করা আছে, সুতরাং আমি ক্যামেরার বাহিরে যাওয়া সম্ভব নাকি? তাহলে এই ক্যামেরার ভিতরে থাকতে হলে, চলাফেরা করতে হলে আমাকে খুব সাবধানে করতে হবে। দেখবেন অনেক জায়গায় লেখা আছে এখানে ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা চালু আছে, আপনি এখন ক্যামেরার আওতায় আছেন, তখন কিন্তু মানুষ খুব সাবধানে থাকে যে আমি যদি কিছু করি এখন ক্যামেরায় উঠে যাবে, কথা বলতে খুব সাবধানে বলে, সাংবাদিকদের সামনে কথা বলতে অনেক খুব সাবধানে বলে, কারণ এটা মিডিয়া চলে যাচ্ছে, এটা ক্যামেরা আছে সামনে। অনেকে দেখবেন যে কথা বলতে চায় না, পালাই যায় মিডিয়ার সামনে কথা বলতে চায় না, কেন? কারণ ওইটা ক্যামেরা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরার মধ্যে নিজেকে ঢুকাই নেওয়া, ক্যামেরার মধ্যে আসি এই বিশ্বের জন্ম হওয়া, এটার নাম মোরাকাবা। নবী সাল্লামকে জিব্রিল আলাইহিস সালাম তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন হাদিসে জিব্রিলের মধ্যে, তার মধ্যে একটা হলো এহসান কাকে বলে, এহসান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছ, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখো নিশ্চিত জেনে নিবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, এই বিশ্বাসটা মজবুত করা, এটার নাম মোরাকাবা, এটার নাম মোরাকাবা। এই মোরাকাবা যার ভিতরে যত বেশি আসবে তার ভিতরে তাকওয়া তত বেশি তৈরি হবে। মোরাকাবা না আসতে আল্লাহর ভয় তৈরি হবে না, তাকওয়া তৈরি হবে না। তিন নম্বরে তাকওয়া অর্জন করার মাধ্যম হলো আল ইকতিসাদ ফিল ইবাদাহ, এবাদতের মধ্যে ভারসাম্য বজায় রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবাদতের ভারসাম্য। নৌকার মধ্যে উঠছেন, সব মানুষ নৌকার এক পাশে চলে গেছেন, আরেক পাশ খালি, নৌকা এটা চলবে, ডুবেই তো যাবে, এই জন্য ব্যালেন্স করতে হয় যে কিছু মানুষ এইদিকে কিছু মানুষ এইদিকে, বিভিন্নভাবে বসে ওজনের ভারসাম্য রক্ষা করতে হয়, না হয় নৌকা ডুবে যায়। আল্লাহর জমিনও যদি রাব্বুল আলামিন পাহাড় পর্বত দিয়ে ব্যালেন্স রক্ষা না করতেন, ভারসাম্য রক্ষা না করতেন, জমিনও ডুবে যায়। তো ঠিক আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যেও এরকম ভারসাম্য রক্ষা করে ইবাদত করতে হয়। কয়েকটা ইবাদত এত জোরে সোরে করেন, আরেকটা ইবাদতের খবরে নাই। এসএসসি পরীক্ষা কয় সাবজেক্ট? কে এখানে এসএসসি পরীক্ষা দিছে? কেউ নাই। হ্যাঁ, এসএসসিতে কয় সাবজেক্টের পরীক্ষা দিতে হয়? জি, ওরা এই দেশে লেখাপড়াও করে না মনে হয় কেউ। জি আচ্ছা, কম্পালসারি একবার আবশ্যিক সাবজেক্ট কয়টা? দশটা। দশটার মধ্যে আপনি আট সাবজেক্টে পাইছেন 90 করে, আটটাতে পাইছেন কত করে? 90 করে, আর দুইটাতে পাইলেন আপনি 25 করে, দুইটাতে পাইছেন 25-25-50, আর বাকিগুলা বাকি আট সাবজেক্টে আপনি 90 করে পেয়েছেন। আপনি কি পাস না ফেল? কত নম্বর গ্রেড? এফ গ্রেড। কত গ্রেড? এফ গ্রেড। তো এই যে আট সাবজেক্টে 90 পেয়েছেন, কাজ হয়েছে কিছু? আরেকটা স্টুডেন্ট 10 সাবজেক্টের মধ্যে সবগুলাতে 50 করে পাইছে, কোনোটাতে 80ও পায় নাই 90ও পায় নাই, কিন্তু 10টার মধ্যে 50 করে পাইছে, এই স্টুডেন্ট পাস করবো না ফেল করবো? পাস। তাহলে বোঝা যায় এক সাবজেক্টে আমার 90 পাওয়ার চাইতে, আরেক সাবজেক্টে 25 পাওয়ার চাইতে, আমি যদি দোনো সাবজেক্টে 50 করে পাই তাও অনেক ভালো। কিন্তু আজকে মুসলমানের অবস্থা, এক সাবজেক্টে 90, এক সাবজেক্টে 99, আরেক সাবজেক্টে 0, এরকম ব্যালেন্স নাই, এবাদতের ভারসাম্য নাই। তিনজন সাহাবী আসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবী সাল্লামের স্ত্রীদের কাছে, ইয়াসআলুনা আন ইবাদাতিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এসে নবী সাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। আম্মা জানেরা নবী সাল্লামের ইবাদতের বর্ণনা দিলেন, কাআন্নাহা তাকাল্লুহা, সাহাবায়ে কিরাম একজন আরেকজনের কয়, আল্লাহ রাসূল তো ইবাদত বন্দেগি বেশি করেন না, খুব অল্প ইবাদত, নবী সাল্লামের ইবাদত বেশি না খুব অল্প। কয় আইনা নাহনু মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প ইবাদত করলে অসুবিধা নাই, বাইরে আমরা কিন্তু অল্প ইবাদত করলে চলবে না, কারণ আমরা কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিয়েছে, আমাদের গুনাহ তো মাফ করে নাই, এজন্য আমরা অল্প ইবাদত করলে কাজ হবে না, কি করতে হবে? একজন বললেন, আমা আনা ফাউসাল্লিল্লাইলা আবাদা, বাইরে সবাই শুনো, আমি আজকে থেকে সারা রাত খালি নামাজ পড়বো, একবারও ঘুমাবো না, রাত্রে কোনো ঘুমাবো না, এশার পরে যে শুরু করব নামাজ পড়া ফজর পর্যন্ত পড়ব, রাত্রে কোনো ঘুম নাই। আরেকজন উঠে বললেন, ভাইরা শোনো, আমা আনা ফাসুমুদ্দাহারা কুল্লা, আমি সারা বছর শুধু কন্টিনিউ রোজা রাখবো, একদিনও রোজা ভাঙবো না, সারা বছর রোজা রাখবো। আরেকজন উঠে বললেন, আমা আনা ফাতাজিলুন নিসা আবাদা, জীবনে কোনোদিন বিয়ে শাদী করবো না, খালি আল্লাহর ইবাদত করবো, খালি আল্লাহর ইবাদত করবো। তিনটা ভালো কাজ, ভালো কাজ না? একজন সারা রাত নামাজ পড়বো, খারাপের কিছু আছে? একজনে সারা বছর রোজা রাখবো, খারাপের কিছু আছে? একজনে বিয়ে শাদী করবে না আল্লাহর ইবাদতের জন্য, এটা তো ভালো কাজ, তিনটাই ভালো কাজ। এবার খুব বেশি করবে, অনেক ইবাদত করবো, নবী সাল্লাম থেকেও বেশি করব, এই জন্য তারা প্রস্তুতি নিতেছে। আল্লাহ রসুল সাল্লামের কাছে এই খবর পৌঁছে গেছে, পৌঁছার পরে আল্লাহ রসুল সাল্লাম বললেন, আমা কুলতুম কাজা ওয়া কাজা, ও আমার সাহাবীরা এরকম এরকম বলছো, এই খবর আমার কাছে আসছে, আমা ওয়াল্লাহি ইন্নি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি, জমিনে যত মানুষ এই পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি নবীর চেয়ে বেশি মুত্তাকিন, বেশি আল্লাহকে ভয় করে এমন মানুষ জমিনে এখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ, আমি নবী হলাম ইমামুল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের ইমাম, আমার থেকে আবার তাকওয়া বেশি হয়ে যাবে ওই লোককে জমিনে। কিন্তু আমি নবী রাত্রিবেলা কিছু সময় উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রে ঘুমাইও আবার সলাত আদায় করি, রাত্রে ঘুমাই আবার শেষ রাত্রে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি, কিছুক্ষণ নামাজ পড়ি আর বাকি রাত ঘুমাই। আমি নবী মাঝে মাঝে সিয়াম পালন করি, মাঝে মাঝে ছেড়ে দিই। আমি নবী বিয়ে শাদী করেছি, আমার অনেক স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, সব আছে, এটাই হলো আমি নবীর আদর্শ, এটাই হলো আমি নবীর সুন্নাহ। পামান রাগবান সুন্নাতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমি নবীর এই সুন্নাত থেকে বিরত হয়, বিমুখ হয়, সে আমার উম্মত থেকেই বের হয়ে যাবে, সে উম্মত থেকেই ক্যান্সেল, উম্মতে থাকতে পারবে না। তাহলে বেশি ইবাদত করতে যায় কি অবস্থা হয়েছে, উম্মত থেকে বাদ পড়ে যাচ্ছে। আজকে আমাদের সমাজে অনেকে গল্প বলে, কয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর ধরে এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়ছে, কয় এই কথা সবাই কিন্তু বুঝবে না, এই কথা সবাই বুঝবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এশার নামাজের অজু দিয়ে ফজর পড়লো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষাধিক সাহাবী যারা সবাই জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি, তারা কোনোদিন এশার ওযুদি ফজর পড়লো না। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কেন এই কাজ করতে যাবেন, তিনি কি দিন বুঝতেন না? কারণ রাত্রে ঘুমানো এটাও তো ইবাদত, রাত্রে আরো অনেক হক আদায় করতে হয়, এগুলোও তো ইবাদত, তো ওইসব ইবাদত রেখে উনি খালি ইবাদত করছেন, এগুলা হলো উনার নামে অতিরঞ্জিত বক্তব্য, মহব্বতের অতিরঞ্জন, ভালোবাসার অতিরঞ্জন। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, এখানে তিনজন সাহাবি যে এবাদতের কথা বলছেন, এটা তারা এবাদতের ব্যালেন্স, ভারসাম্য হারাই ফেলছে। মানে একজন যদি সারা রাত এবাদত করে, সারা রাত না ঘুমায়, তা এক রাত এবাদত করবে, দুই রাত করবে, তিন রাত করবে, চার রাত করবে, পাঁচ রাতের থেকে এমন অসুস্থ হবে, এবার ফরজ নামাজও পড়তে পারবে না। বেশি নামাজ পড়তে যায় সারা রাত, কদিন পরে এমন অসুস্থ হইব ফরজ নামাজও নাই, হসপিটালের বাইরে শুয়ে রয়েছে, কিসের নামাজ পড়বো আর। আরেকজন সারা বছর রোজা রাখতেছে, রোজা রাখতে রাখতে রাখতে রাখতে এমন অসুস্থ হইব রমজানে রোজাও রাখতে পারবে না। আরেকজন বিয়ে শাদী না করে আল্লাহর ইবাদত বন্দেগি করবে, করতে করতে এক জায়গা যায় জানা করে বসে থাকবো, এক জায়গা যায় লাওয়াতাত করে বসে থাকবো, এক জায়গা যায় বিভিন্ন অশ্লীলতার কাজের সাথে জড়াই পড়বো, ইবাদত বন্দেগি নষ্ট হয়ে যাবে। কারণ নদীর পানি স্বাভাবিক গতিতে চলতে না দিলে ডানে বামে তো চলে যাবে। তাহলে ইবাদতের কি লাগবে? ভারসাম্য। প্রত্যেক সাবজেক্টে যাতে আমার পাঁচ নম্বর আসে, এটা খেয়াল রাখতে হবে। একদিকে দেখবেন বিরাট ইবাদত বন্দেগী করে, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, আবার বোনের সম্পদ দেয় না, এরকমও আছে। পাঁচ ওয়াক্ত নামাজে পাক্কা মুসল্লি, ওই সাবজেক্টে 90, কিন্তু এই সাবজেক্টে 0, বোনদের জমিনগুলো দেয় না। অথচ বোনদের কোন জমি যদি আপনার কাছে থাকে, আপনি জাহান্নামি যত ইবাদত করেন, খালি জাহান্নামি না। আল্লাহ আকবার, সূরা আন-নাসার 11, 12, 13, 14 পড়ে দেখেন, 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আমি আল্লাহর দেওয়া এই সম্পদ বণ্টনের পদ্ধতি যদি কেউ না মানে, সে এমন ভাবে জাহান্নামে ডুববে, জীবনেও কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। সে অনেক নামাজি হতে পারে, অনেকবার হজ করছে, অনেক উমরা করছে, অনেক ইবাদত করছে, কিন্তু ইবাদতের ব্যালেন্স নাই, ভারসাম্য নাই। ওই সাবজেক্টে সে 90 পাইছে, হজের সাবজেক্টে 90, তারপরে আপনার নামাজের সাবজেক্টে 90, উমরার সাবজেক্টে 90, জাকাতের সাবজেক্টে 90, এই জায়গায় আসে এই সাবজেক্টে, বোনের সম্পদ দেওয়ার সাবজেক্টে 0, বাস ফেল। এরকম দেখবেন অনেকে, একদিকে খুব বুজুর্গ, আবার মার সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার খেদমত করে না, মা বাবার কথা শুনে না, এমনি সব ঠিক আছে, এই সাবজেক্টে 0। কারণ মা বাবার খেদমত এটাও তার জন্য একটা ফরজ। অনেক মা বোন আছেন, পর্দাও করেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, কিন্তু স্বামীর আনুগত্য করে না, স্বামীর আনুগত্যের ক্ষেত্রে 0, অন্যান্য সাবজেক্টে 90, এরকম আছে না? এইরকম দেখবেন প্রত্যেকটা মানুষের দিকে তাকায় দেখবেন, যে তার দেখবেন পাঁচ সাবজেক্টে 90, পাঁচ সাবজেক্টে 80, পাঁচ সাবজেক্টে 70, কিন্তু আর পাঁচ সাবজেক্ট আছে যেগুলোতে 5, 10, 15 ফেল মার্কা, অনেক সাবজেক্ট ফেল, দুই এক সাবজেক্টে খুব ভালো। সে বুঝে না যে আমার এই কয়টা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, বাকিগুলো আমার দরকার, এটা বুঝে না। এই জন্য তাকওয়া হাসিল করতে হলে এবাদতের ভারসাম্য লাগবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প অল্প করে সব এবাদত করতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নি লাআতকাকুম লাহু, আমি সবচেয়ে বড় মুত্তাকিন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া আসতে হলে এবাদতে ভারসাম্য লাগবে, 3 নম্বর। 4 নম্বর, তাকওয়া আসতে হলে এবাদতের ভিতরে এখলাস থাকতে হবে, এখলাস খলুসিয়ত থাকতে হবে। আল্লাহর ইবাদত করবেন খালেস ভাবে, শুধু আল্লাহর জন্য। এখলাস না থাকলে আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করেন না। অনেক ইবাদত করছেন কিন্তু এখলাস নাই, খলুসিয়ত নাই, এক কামে দুই কাম করতে চান, এক কামে দুই কাম বুঝেন না। এই এলাকার মানুষ কিছুই বুঝে না, এক কামে দুই কাম বুঝেন, আরে কাজ করবেন একটা হয়ে যাবো দুইটা, এটাও বুঝে না, ঠিক আছে না? একসাথে দুই কাজ করবেন, হাত দিয়ে এক কাজ করবেন, পা দিয়ে এক কাজ করবেন, মুখ দিয়ে এক কাজ করবেন, তিন কাজও করা যায় একসাথে, চার কাজও করা যায়, যায় না? যেমন আপনি পা দিয়ে ধান মাড়াই করতেছেন, ধান মাড়াই বুঝেন তো, হ্যাঁ, এটা পা দি করতেছে। আবার তখন আমেরও সিজন, আমও খাওয়া দরকার, আম খাওয়ার সময় পাইতেছেন না, তো পা দিয়ে ধান মারতেছেন, হাত দিয়ে ধরে আম খাইতেছেন। এক কামে দুই কাম হয়েছে না, সময় নষ্ট হয় নাই, একসাথে পা দিয়েও কাজ করলেন, মুখ দিয়েও কাজ করলেন, দুই কাজ হয়ে গেছে। এটাকে বলে এক কামে দুই কাম, দান গাড়ে সোয়াম। বুঝছেন কথাটা? মানে একসাথে দুই কাজ করে ফেলছেন, একসাথে দুই আবাদত করবেন, দুইজনকে সন্তুষ্টি করতে চাইবেন, পুরাটাই বাতিল, জিরো পাইবেন। এই জন্য দেখবেন অনেক ভাইয়েরা রমজান মাস আসলে যখন জাকাত দেন, এক কামে দুই কাম করতে চায়, জাকাতও দিলাম, আমার জাকাতও আদায় হয়ে গেল, আবার পাশাপাশি আমার জনসমর্থন জোগাড় হয়ে গেল, যারে একটা শাড়ি দিলাম, সামনে চেয়ারম্যানই বোটে দাঁড়াইলে বোটটা তো আমাকেই দিব, শাড়িও দেওয়া হইল, বোটও কিনা হইল, এক কামে দুই কাম হয়েছে না, কি বলেন? তাহলে এইরকম এক কামে দুই কাম হইলে জাকাত আদায় হইব? কেন হবে না? উনি তো জাকাত ঠিক মতো আদায় করছে, হবে না কেন? হবে না, এই জন্য তার নিয়তের মধ্যে, তার ইবাদতের মধ্যে এখলাস নাই, এখলাস নাই, খলুসিয়ত নাই, একমাত্র আল্লাহর জন্য দেয় নাই জাকাত। আল্লাহকেও খুশি করতে চাইছে, বান্দাকেও খুশি করতে চাইছে, দুই জায়গায় খুশি করা যায় না, খুশি এক জায়গায় করতে হয়। আপনাদেরকে খুশি করতে চাইলে আল্লাহরে খুশি করা যাবে না, আল্লাহরে খুশি করতে চাইলে আপনাদেরকে খুশি করা যাবে না। এই জন্য একজন বক্তাকে ঠিক করতে হয় কাকে খুশি করবে, খুশি করতে হবে কাকে বলেন তো দেখি? আল্লাহকে। আপনারা সবাই যদি বেজার হন অসুবিধা নেই, আপনারা সবাই বেজার হলে আমার কি করবেন? হয়তো আগামী বছর আর দাওয়াত দিবেন না, এটাই তো, বা করবেন যে আজকে যাইতে যাইতে করবেন যে হুজুর এটা আসলো, কি বয়ান করলো, কি করলো, ভালো লাগে নাই, এতটুকুই, এর বেশি আর কিছু না। কিন্তু আমার রব যদি অসন্তুষ্ট হয় তাহলে দুনিয়াও বরবাদ, আখেরাত বরবাদ, আমও যাইব, সালাও যাইব, সব যাবে। আজকে দেখা যায় আমরা ওয়াজ মাহফিলে শ্রোতাদেরকে খুশি করার বেশি চেষ্টা করি, রবের সন্তুষ্টি কমে গেছে। এই জন্য আমরা শ্রোতা যেমন খুশি হয়, এই জন্য কিচ্ছা কাহিনী গল্প গুজব বলে শ্রোতাদেরকে হাসায় কান্দায় নাচি গান গাই, কত রকমের জিকির, শীতকালীন জিকির, গরমকালীন জিকির, কোদালি জিকির, লাফানি জিকির, কত রকমের জিকির আজকে, কেন? ওগুলো শ্রোতাদেরকে আকর্ষণ তৈরি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হইল শ্রোতার সন্তুষ্টি। শ্রোতার সন্তুষ্টি যত বাড়বো ওই বক্তার ডিমান্ড তত বাড়বো, তখন হেলিকপ্টারে যাব, 1,40,000 টাকা ভাড়া দিয়ে হেলিকপ্টারে যাব, 1,00,000 টাকা করে হাদিয়া পাইব, শ্রোতাদের সন্তুষ্টি। তাহলে এবাদতের যদি এখলাস না থাকে, আল্লাহ পাক ওই এবাদত কবুল করেন না, ওই এবাদতের মাধ্যমে তাকওয়া আসে না। তাহলে কয় নম্বর গেল? 4। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আমরা আর দেরি করবো না, ভাইয়েরা বসেন, এই যে প্রোগ্রাম শেষ করে দিচ্ছি। 5 নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হলো মুতাবাআতুস সুন্নাহ, মুতাবাআতুস সুন্নাহ লাগবে তাকওয়া আসতে হলে, মানে সমস্ত এবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ ছাড়া জীবনেও কোনোদিন তাকওয়া আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ না হইলে আল্লাহ পাক কোনো এবাদতে কবুল করবেন না। এজন্য সমস্ত এবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন সেভাবে করতে হবে। তাহলে এবাদতের তরিকা হবে কয়টা? কথা বলো না দেখি, কি যুবক ভাইয়েরা আমার কথা বুঝতেছেন না? এবাদতের তরিকা হবে কয়টা? একটা। সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তরিকা 126টা হবে না একটা হবে? একটা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় কিয়ামত পর্যন্ত ইবাদত করতে হবে। ইবাদতের একটাই পদ্ধতি কিয়ামত পর্যন্ত, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাহিরে অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। সেটা যত সুন্দর দেখা যাক, যত দেখতে সুন্দর মনে হোক, যত আকর্ষণীয় হোক, যত সুশোভিত হোক, আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে সুন্নতের অনুসারী না হইলে মুত্তাকিন হওয়া, আর সুন্নতের অনুসারী না হইলে আল্লাহর ওলি হওয়া যায় না। এজন্য যারা সুন্নত নাই যাদের জীবনের মধ্যে, যাদের হায়াতের মধ্যে, যাদের কথার মধ্যে, যাদের আমলের মধ্যে, তারা জীবনেও কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। তারা ওলি নামের ধোকাবাজ, প্রতারক। ছয় নম্বরে যেটা লাগবে সেটা হলো তারকুল বেদাহ, বেদাত ছাড়তে হবে। কি করতে হবে? বেদাত ছাড়তে হবে। কোন বেদাতই আল্লাহর ওলি হইতে পারে না, তাকওয়াবান হইতে পারে না। সমস্ত বেদাত ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান আমিলা আমালান আমরনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করে যে আমল আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, ওই আমল বাতিল, বাতিল, বাতিল সেটা। তাহলে যিনি তাকওয়া হাসিল করবেন তাকে বেদাত ছাড়তে হবে। বেদাতই হলে তাকওয়াবান হওয়া যাবে না। কয়টা গেল? ছয়। সর্বশেষ যেটা সাত নম্বর, সেটা হলো কাসবুল হালাল, হালাল উপার্জন লাগবে। হালাল উপার্জন ছাড়া তাকওয়া আসবে না। হারাম উপার্জন করে আপনার ভিতরে রক্ত সব নাপাক, উপরে দিয়ে ভালো সাবান দিয়ে ধুইছেন, আপনার উপরে পাক হয়েছে, ভিতরে রক্ত নাপাক। নামাজের মধ্যে শরীর পাক, শরীর পাক করতে হয় না তো? শরীর কেমনে পাক করবেন? উপরে ভালো করে সাবান দিয়ে ধুইছেন, ভিতরে হারাম গেজা, রক্ত নাপাক, এখন রক্ত পরিষ্কার করবেন কেমনে? রক্ত যদি নাপাক হয় রক্ত পরিষ্কার করবেন কেমনে বলেন দেখি? হারাম উপার্জন ছেড়ে দিতে হবে, হালাল এবং তৈয়বাত খাবার খেতে হবে, হালাল এবং তৈয়বাত দিয়ে জীবন চালাইতে হবে। দুটা জিনিস বলছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালালও হইতে হবে তাইয়্যিবানও হইতে হবে। হালাল আর তাইয়্যিবান দুটো কিন্তু আলাদা জিনিস। এক ব্যক্তি অফিসে গেল, অফিসে গিয়ে 10,000 টাকা গোশ খাইছে, পাল সিগনেচার করে 10,000 টাকা গোশ পাইছে। গোশ নিয়ে বাড়িতে আসার সময় 5 কেজি গরুর গোশত কিনে নিয়ে আসছে। কিনে নিয়ে আসার পরে স্ত্রী সুন্দর করে রান্না করছে, রান্না করার পরে ছেলে মেয়েদেরকে নিয়ে খেতে বসছে, খাওয়ার সময় সুন্নত তরিকায় বসছে, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে, সব কিছু ঠিক আছে। এই গরুর গোশত হালাল না হারাম? কি গরুর গোশত হারাম হয় কেমনে? গরুর গোশত তো হালাল, আপনারা হারাম করলেন কেমনে? গরুর গোশত হালাল না হারাম? গরুর গোশতটা হালাল, কিন্তু এটা তৈয়বা হয় নাই, পবিত্র হয় নাই, কারণ ওটা টাকাটা ছিল হারাম, কিন্তু গোশতটা হালাল। তাইলে বোঝা যায়, এই জন্য আল্লাহ পাক বলছেন হালালান তৈয়বা, তোমার খাবারটা হালাল হইতে হবে, তৈয়বান হইতে হবে। আবার আপনার টাকা হালাল, সিগারেট কিনে খাইছেন, টাকা হালাল, হালাল টাকা, আপনি কোনো হারাম উপার্জন করেন নাই, চাকরির টাকা, ব্যবসার টাকা, তাহলে কি এটা খাবারটা জায়েজ হইছে? কেন? এটা তৈয়বান আছে কিন্তু হালাল না। আবার হালাল টাকা দিয়ে ইয়াবা কিনে খাইছেন, মদ কিনে খাইছেন, টাকা হালাল, তাহলে খাওয়া যায় যাবে? কারণ ওইটা খাবারটা তৈয়বান, তৈয়বান না, হারাম, কিন্তু টাকাটা তৈয়বান। এই জন্য দুটাই লাগবে, হালাল আর তৈয়বান। আল্লাহ পাক দুইটা কথা একসাথে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন যে আগে হালাল খাবার নিশ্চিত করো, তারপরে ওয়ামালু সালিহা। এজন্য নবীরা নবুয়তের দায়িত্ব পালনের পাশাপাশি একটা পেশা অবলম্বন করতেন। কেউ লোহার জিনিস বানাইতেন, কেউ কাপড় সেলাই করতেন, কেউ মেষ চড়াইতেন, বিভিন্ন পেশা অবলম্বন করে নবীরা জীবন চালাইতেন, তবুও হালাল খাবার, হালাল রিজিক নিশ্চিত করতেন। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, তাকওয়া হাসিল করতে হলে হালাল খাবার, হালাল উপার্জন নিশ্চিত করতে হবে। হালাল উপার্জন না হলে আল্লাহ কোনো ইবাদত কবুল করেন না। তাহলে কয়টা জিনিস পাইলাম? সাতটা জিনিস। আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমরা এই সাতটা জিনিসের উপরে সামান্য আলোচনা করেছি, তো আমরা চেষ্টা করব এই সাতটা জিনিস, সাতটা আমলের মাধ্যমে যাতে আমাদের প্রত্যেকের ভিতরে তাকওয়া হাসিল হয়। আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ভিতরে তাকওয়া তৈরি করে দিন। আল্লাহ পাক এই এলাকার সকল ভাই বোনকে মুত্তাকিন বানিয়ে দিন। আমিন। আমার ভাই এবং বোনেরা, আপনারা ইতিপূর্বে মসজিদের উন্নতির জন্য আজকের মাহফিল হচ্ছে, কিন্তু এই কালাদি লস্কর বাড়িতে এক জামে মসজিদের উন্নতি কল্পে আলহামদুলিল্লাহ এই উন্নতির জন্য আপনারা সবাই বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তো সর্বশেষ মাহফিলের একেবারে শেষ দিকে যেই ভাইয়েরা বাকি আছেন, আগে ওয়াদা করেন নাই, অথবা যারা আগে কম করছেন আরও করতে চান, একবার করছেন আরেকবার করলে কি নিষেধ আছে নাকি? আরেকবার করলে গুনাহ হবে, সওয়াব কম হবে, তাহলে আরেকবারও করতে পারেন। আর কোনো ভাই যদি পরিশেষে থাকেন তাহলে আমরা অনুরোধ করব যে অল্প সময়ের মধ্যে আপনি মসজিদের উন্নতির জন্য আপনি শরীক হতে পারেন। আর এই মসজিদের উন্নতির জন্য সম্পৃক্ত হইতে পারা, এটা আল্লাহর বিরাট নেয়ামত। আলহামদুলিল্লাহ আমাদের একজন ভাই কিছু সহযোগিতা করছেন, আল্লাহ পাক কবুল করেন আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব এর আগেও সহযোগিতা করছেন, আবার 1,000 টাকা দিচ্ছেন। আল্লাহ সুবহান তাআলা ভাইয়ের এই সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। যে যারা দিবেন দিয়ে দেন, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না, রাত অনেক হয়েছে, আমরা আলোচনা শেষ করে দিব। তো যে কথাটা আমরা বলতেছিলাম যে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, এটা আল্লাহর বিরাট নেয়ামত। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ সুবহান তাআলার ব্যবস্থাধীন ছায়ার মধ্যে স্থান পাবেন। আলহামদুলিল্লাহ আরেকজন ভাই কিছু সহযোগিতা করলেন, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। তো এই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওয়া কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরগুলো মসজিদের সাথে গেঁথে থাকে, মসজিদের সাথে তাআল্লুক থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকা মানে মসজিদের যত রকমের প্রয়োজনীয়তা, এই সমস্ত প্রয়োজনীয়তার দিকে খেয়াল রাখা। একজনকে আমি মহব্বত করি, মা বাবাকে খুব মহব্বত করি, আব্বা আম্মার চেহারার দিকে তাকাই থাকি, কিন্তু আব্বা আম্মা অসুস্থ, হসপিটালে নেওয়া দরকার, হসপিটালে নিই না। আব্বা আম্মাকে ভালো ভালো খানা খাওয়ানো দরকার, সে খানা খাওয়াই না, তাহলে খালি আব্বা আম্মার চেহারার দিকে তাকায় থাকলে মহব্বত হবে? যে আলহামদুলিল্লাহ আরেকজন ভাই কিছু সহযোগিতা করছেন, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আমি যে কথাটা বলতেছি আমার কথার জবাব দেন, আব্বা আম্মাকে খুব মহব্বত করি, আব্বা আম্মার চেহারার দিকে সকালে বিকালে তাকায় থাকে, খুব মহব্বত, খুব মহব্বত, কিন্তু আব্বা আম্মা অসুস্থ, ডাক্তারের কাছে নিই না, ওষুধ দরকার ওষুধপত্র আনি না, ভালো কিছু খানা দরকার খাওয়ানো দরকার খাওয়াই না, তাহলে কি মহব্বত হবে? ওইরকম তাকায় থাকার মহব্বত দরকার নাই, মেইন মহব্বত দরকার আব্বা আম্মার ভালো খাবারের ব্যবস্থা করা, আব্বা আম্মার অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করা, ওষুধপত্রের ব্যবস্থা করা, এগুলোই তো খেদমত। এখন আল্লাহর ঘরকে মহব্বত করি, শুক্রবারে খালি জুমার নামাজ পড়তে যাই, আর মসজিদের যত দরকার প্রয়োজনীয়তা আছে ওই ক্ষেত্রে কোনো খবর থাকে না, তাহলে কি মসজিদের প্রতি মহব্বত হবে? মসজিদের প্রতি মহব্বত মানে হলো যত রকমের সহযোগিতা দরকার সমস্ত সহযোগিতা, মসজিদ তৈরি করা দরকার, মসজিদ তৈরির কাজে যত সহযোগিতা দরকার সর্বপ্রকার সহযোগিতা করা, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা দিন যে ছায়া, সেই ছায়ার মধ্যে স্থান পাওয়া যাবে। আর কেউ থাকলে দিয়ে দেন। সর্বশেষ আমরা দোয়া করে আলোচনা শেষ করে দিব। আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। এই ইসলামী মহাসম্মেলন আয়োজন করার জন্য যে সকল ভাই বোনেরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে উপস্থিত হয়ে সময় দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা সকলের খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। কিয়ামতের ময়দানে এটাকে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দিন। আমিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই এলাকার সকল মা বোনদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। মা বোনদের সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দিন। সকল মুরব্বীদেরকে সকল যুবক কিশোর ভাই বোনদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। কি নাম? জনাব মারফত আলী ভাই, তিনি 4 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা দানকে কবুল করে নিন। জি, আমাদের নাজমুল ভাই, তিনি 1,000 টাকা দিবেন, আল্লাহ পাক এই দানকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে আল্লাহর ব্যবস্থা দিন, ছায়ার মধ্যে আমাদের সবাইকে স্থান পাওয়ার আল্লাহ পাক তৌফিক দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে, এই এলাকার যুব সমাজকে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকার যুব সমাজকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত যুব সমাজ হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকার শিশু কিশোরদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। সবাইকে আল্লাহ পাক সালেহীন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকার মুরব্বীদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন সবাইকে হায়াত ও তৈয়বা দান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলের অন্তরের রোগগুলোকে আল্লাহ দূর করে দিন। অন্তরের রোগগুলোর আল্লাহ পাক শেফা দান করুন। সবাইকে আল্লাহ পাক দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক সারা দুনিয়ার মুসলিম উম্মাকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।